চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারে তেরে তেলে কেউ চেহারে তেরে তেলে কেউ একে জিয়া সুকুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারে তেরে তেলে কেউ একে জিয়া সুকুনে চেহারা বিকুন খুনে জজ্বে জওয়ান তেরে পুখ্তা ঈমান তেরা জজ্বে জওয়ান তেরে পুখ্তা ঈমান তেরা রব নে বুলন্দ কিতা রুতবা তে শান তেরা রব নে বুলন্দ কিতা রুতবা তে শান তেরা তু জান সার হক সি তু জান সার হক সি কিতি জান সারি তুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারে তেরে তেলে কেউ চেহারে তেরে তেলে কেউ একে জিয়া সুকুনে চেহারা বিকুন খুনে গাজী রশিদ হক তে হে জানবার তুনে গাজী রশিদ হক তে হে জানবার তুনে ইসলামী সরহদাঁ দি ইসলামী সরহদাঁ দি কিতি পেরদার তুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে খুশবখ্তি জাগে মেরি মেন খুশ নসিব হুয়া খুশবখ্তি জাগে মেরি মেন খুশ নসিব হুয়া ইয়া রব শহীদ হোকে তেরে করিব হুয়া ইয়া রব শহীদ হোকে তেরে করিব হুয়া ইস শোক বিচ গুজারি ইস শোক বিচ গুজারি হে উমর সারি তুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারে তেরে তেলে কেউ চেহারে তেরে তেলে কেউ একে জিয়া সুকুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে ইসলাম দে দিফা লই সব কুছ লুটা গিয়া হে ইসলাম দে দিফা লই সব কুছ লুটা গিয়া হে সর ধর দি বাজি লাকে জন্নত চলা গিয়া হে সর ধর দি বাজি লাকে জন্নত চলা গিয়া হে ইসলাম তে লুটাই ইসলাম তে লুটাই জিন জান প্যারি তুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারে তেরে তেলে কেউ একে জিয়া সুকুনে চেহারা বিকুন খুনে খুশবখ্তি জাগে মেরি মেন খুশ নসিব হুয়া ইয়া রব শহীদ হোকে তেরে করিব হুয়া ইস শোক বিচ হে অরশদ জিন্দগি গুজারি তুনে চেহারা বিকুন খুনে লাশা বিকুন খুনে চেহারা বিকুন খুনে।